أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي كافها يا عين صاد كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا ইহা তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে। সে বলিয়াছিল, হে আমার রব, আমার অস্থি দুর্বল হইয়াছে, বার্ধক্যে আমার মস্তক শুভ্রোজ্জ্বল হইয়াছে। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করিয়া আমি কখনো ব্যর্থ কাম হই নাই। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে আমার স্ত্রী বন্ধা, সুতরাং তুমি তোমার নিকট হইতে আমাকে দান কর উত্তরাধিকারী। যে আমার উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত্ব করিবে ইয়াকুবের বংশের, এবং হে আমার প্রতিপালক, তাহাকে করিও সন্তোষ ভাজন। তিনি বলিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি, তাহার নাম হইবে ইয়াহিয়া। এই নামে পূর্বে আমি কাহারও নামকরণ করি নাই। সে বলিল, হে আমার প্রতিপালক, কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের শেষ সীমায় উপনীত। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا তিনি বলিলেন, এই রূপেই হইবে। তোমার প্রতিপালক বলিলেন, ইহা আমার জন্য সহজ সাধ্য, আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করিয়াছি যখন তুমি কিছুই ছিলে না। قال رب اجعل لي ايه قال ايتك الا تكلم الناس ثلاث ليال سويا জাকারিয়া বলিল, হে আমার প্রতিপালক, আমাকে একটি নিদর্শন দাও। তিনি বলিলেন, তোমার নিদর্শন এই যে, তুমি সুস্থ থাকা সত্ত্বেও কাহারো সঙ্গে তিন দিন বাক্যালাপ করিবে না। অতঃপর সে কক্ষ হইতে বাহির হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল। হে ইয়াহিয়া, এই কিতাব দৃঢ়তার সঙ্গে গ্রহণ কর, আমি তাহাকে শৈশবেই দান করিয়াছিলাম জ্ঞান। এবং আমার নিকট হইতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা, সে ছিল মুত্তাকি। পিতা মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্য। তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে, যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে। বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা, যখন সে তার পরিবার বর্গ হইতে পৃথক হইয়া নিরালায় পূর্ব দিকে এক স্থানে আশ্রয় লইল। অতঃপর উহাদের হইতে সে পর্দা করিল, অতঃপর আমি তাহার নিকট আমার রূহকে পাঠাইলাম, সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল। মারিয়াম বলিল,

السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا جاتي আকাশ মণ্ডলে বিদীর্ণ হইয়া যাইবে পৃথিবী খণ্ড বিখণ্ড হইবে ও পর্বত মণ্ডলে চূর্ণ বিচূর্ণ হইয়া আপতিত হইবে أن دعوا للرحمن ولدا যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে وما ينبغي للرحمن أن يتخذ ولدا অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভন নহে إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا আকাশ মণ্ডলী ও পৃথিবীতে এমন কেহ নাই যে দয়াময়ের নিকট বান্দারূপে উপস্থিত হইবে না لقد احصاهم وعدهم عدا তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষ ভাবে গণনা করিয়াছেন وكلهم آتيه يوم القيامة فردا এবং কিয়ামত দিবসে উহাদের সকলেই তাহার নিকট আসিবে একাকী অবস্থায় ان الذين امنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা ঈমান আনে ও সৎকর্ম করে দয়াময় অবশ্যই তাহাদের জন্য সৃষ্টি করিবেন ভালোবাসা আমি তো তোমার ভাষায় কুরআনকে সহজ করিয়া দিয়াছি যাহাতে তুমি উহা দ্বারা মুত্তাকীদেরকে সুসংবাদ দিতে পারো এবং বিতণ্ডা প্রবণ সম্প্রদায়কে উহা দ্বারা সতর্ক করিতে পারো وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا তাহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি তুমি কি তাহাদের কাহকেও দেখিতে পাও অথবা ক্ষীণতম শব্দ শুনিতে পাও